আমি তোমারি ভেতরে গেছি হারিয়ে, আজ দিয়েছো আমাকে তুমি ভাসিয়ে, আমি তোমারি ভেতরে গেছি হারিয়ে, আজ দিয়েছো আমাকে তুমি ভাসিয়ে। সীমান্ত গেলে ছাড়িয়ে